তারে কি গো ভোলা যায়, ক্ষণেকেরি ভুলেও বিরহ নামলেও, ক্ষণেকেরি ভুলেও বিরহ নামলেও, মনে থেকে কি তারে মোছা যায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। সহ্য করে দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে, মন চেয়ে থাকে তবু তার আশায়, তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।